একটু তোমার কাছে সুখ চেয়েছিলাম, কি চেয়েছি আজ আমি, কি যে পেলাম, কি চেয়েছি আজ আমি, কি যে পেলাম। নিঃস্ব হলাম আমি, নিঃস্ব হলাম ভালোবেসে তোমাকে, নিঃস্ব হলাম, নিঃস্ব হলাম আমি, নিঃস্ব হলাম ভালোবেসে তোমাকে, নিঃস্ব হলাম, নিঃস্ব হলাম আমি। ভালোবেসেছিলাম আমি শুধু তোমাকে, ভালোবেসে আমায় তুমি কেন কাঁদালে বলো, কেন কাঁদালে। ভালোবেসেছিলাম আমি শুধু তোমাকে, ভালোবেসে আমায় তুমি কেন কাঁদালে বলো, কেন কাঁদালে। একটু তোমার কাছে, একটু তোমার কাছে সুখ চেয়েছিলাম, কি চেয়েছি আজ আমি, কি যে পেলাম। নিঃস্ব হলাম আমি, নিঃস্ব হলাম ভালোবেসে তোমাকে, নিঃস্ব হলাম, নিঃস্ব হলাম আমি। আমাকে কাঁদিয়ে তুমি কত সুখে রবে, তোমারই সুখে মন নীরব হয়ে যাবে, নীরব হয়ে যাবে। আমাকে কাঁদিয়ে তুমি কত সুখে রবে, তোমারই সুখে মন নীরব হয়ে যাবে, নীরব হয়ে যাবে। মুছে যাবে হৃদয় থেকে, মুছে যাবে হৃদয় থেকে তোমারই নাম, সে কবিতা ছবি সারে লিখে গেলাম। নিঃস্ব হলাম আমি, নিঃস্ব হলাম ভালোবেসে তোমাকে, নিঃস্ব হলাম, নিঃস্ব হলাম আমি।